দুষ্ট রে দুষ্টামি থামে না যে আর, এটা না ওটা না সারাক্ষণ বাহানা, পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার। দুষ্ট রে দুষ্টামি থামে না যে আর, এটা না ওটা না সারাক্ষণ বাহানা, পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার। দুষ্ট রে দুষ্টামি থামে না যে আর, এটা না ওটা না সারাক্ষণ বাহানা, পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার। সকালে দি ব্রাশ করা আর খাওয়া নাস্তা, আম্মুর বকুনি যেন লাগে সস্তা। সকালে দি ব্রাশ করা আর খাওয়া নাস্তা, আম্মুর বকুনি যেন লাগে সস্তা। কাল্লাটা ভেঙে গেলে মেঝেতে যায় ঢুল, কেঁদে কেঁদে স্কুলে সময়টা পার। দুষ্টুর দুষ্টামি থামে না যে আর, এটা না ওটা না সারাক্ষণ বাহানা, পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার। দুষ্টুর দুষ্টামি থামে না যে আর, এটা না ওটা না সারাক্ষণ বাহানা, পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার। চাঁদ মামা গান ছাড়া চোখে ঘুম আসে না, মাথায় হাত না ভুলালে রেগে মেগে গাল ফুল, অভিমানে বলে ওঠে মা ভালোবাসে না। চাঁদ মামা গান ছাড়া চোখে ঘুম আসে না, মাথায় হাত না ভুলালে রেগে মেগে গাল ফুল, অভিমানে বলে ওঠে মা ভালোবাসে না। টম জেরি কার্টুনে মজে থাকে সারাক্ষণ, বুগি উগি মিনা রাজু আর দেখে ডোরেমন। টম জেরি কার্টুনে মজে থাকে সারাক্ষণ, বুগি উগি মিনা রাজু আর দেখে ডোরেমন। বড় চশমার ফাঁকে আব্বুর চোখ দেখে ভয় ভয় পড়ালেখা করে সে আবার। দুষ্টুর দুষ্টামি থামে না যে আর, এটা না ওটা না সারাক্ষণ বাহানা, পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার। দুষ্টুর দুষ্টামি থামে না যে আর, এটা না ওটা না সারাক্ষণ বাহানা, পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার। পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার, পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার। markazulhuda.com markazulhuda.com